بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন আলিফ লাম রা এইগুলি আয়াত মহাগ্রন্থের সুস্পষ্ট কুরআনের ربما يود الذين كفروا لو كانوا مسلمين কখনো কখনো কাফির আকাঙ্ক্ষা করিবে যে তাহার যদি মুসলিম হইত ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون উহাদেরকে ছাড়ো উহারা খাইতে থাকুক ভোগ করিতে থাকুক এবং আশা উহাদেরকে মহাচ্ছন্ন রাখুক অচিরেই উহারা জানিতে পারিবে وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم. আমি যে কোনো জনপদকে ধ্বংস করিয়েছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল. ما تسبق من أمة أجلها وما يستأخرون. কোনো জাতি তাহার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিত করিতে পারে না. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون وهرا বলে ওহে যাহার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উন্মাদ لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফেরেশতাগণকে উপস্থিত করিতেছ না কেন মা নুনাযযিলুল মালাঈকাত ইল্লা বিল হক ওয়া মা কানু ইযাম মুনযারিন আমি ফেরেশতাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত ফেরেশতাগণ উপস্থিত হইলে উহারা অবকাশ পাইবে না إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أمي قرآن أبتن نكري أتشي يبن أبشو أمي وهر شنرقك ولقد أرسلنا من قبلك في شيع الأولين تمار پورب أمي آگه كار أنك شمپردائن نكت رسل پتھايا چلان وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون تاهدر نكت عشنائي أمون كنو رسول جاك تارا ٹھتا بدروب كرتونا كذلك نسلكه في قلوب المجرمين اي بھابي آمي اپرادی در انتره وها شمچار كوري لا يؤمنون به وقد خلت سنة الأولين يرى قرآنের প্রতি ঈমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون যদি উহাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দেই এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিয়া থাকে لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون تبو هرا بودي بي اما ده درشتی شمويت کرا ہوئی اچھے نا بارو امرا ایک جادو گرستو شمپر دائے ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি দর্শকদের জন্য وحفظناها من كل شيطان رجيم এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়া থাকি إلا من استرق السمع فأتبعه شهاب مبين কিন্তু কেহ চুরি করিয়া সংবাদ শুনিতে চাইলে উহার পশ্চাদাপন করে প্রদীপ্ত শিখা والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء